صفا اما بعد میرے عزیزوں دوستوں بزرگوں بھائیوں اللہ جل شانہ امن والوں نے دنیا اور آخرت کی کامیابی دنیا اور آخرت کی سربلندی دنیا اور آخرت کی عزت دنیا اور آخرت کا فلاح اور اپنی رضا اور اللہ کا خود خدا پاس میں اپنے دین کے اندر رکھا ہے. جتنا ہماری زندگی دینی ہوگی جتنا ہم دین کو اپنائے ہوئے ہوں گے جتنا ہم دین پر چلیں گے اتنا ہی خدا پاس کا قرب حاصل ہوگا اللہ جب شان ہو امن والوں کی رضا حاصل ہوگی خدا پاس کا راضی ہو جانا خدا پاس کا قرب حاصل ہونا یہی سب سے بڑی کامیابی ہے یہی سب سے بڑی جو ہے نعمت ہے اور یہی اصل مقصود ہے. بھائی دنیا آخرت سفلتا سمگر مانو جاتی سفلتا آج سمان آپ کے سنتوشی اللہ آپ کے نکٹ یہ سب جنس گلی اللہ تعالیٰ تر دین مدد رکھے যে যত দিনের উপরে চলবে তত সে আমরা আপনাকে নৈকট্য হাসিল করবে এবং আমরা আপনাকে সন্তুষ্টি হাসিল করবে এবং আমরা আপনাকে সন্তুষ্টি হল সবচেয়ে বড় নেয়ামত দুনিয়া আসলে সবচেয়ে বড় নেয়ামত আল্লাহ তালার সন্তুষ্টি হাসিল করা. আল্লাহ যদি রাজি হয়ে যান কার উপরে আল্লাহ কার উপরে সন্তুষ্ট হয়ে যান এর চেয়ে বড় নেয়ামত হতে পারে আর এটা দিনের মধ্যে রাখে. دین کے علاوہ کوئی اور راستہ اختیار کریں گے دین کے علاوہ کوئی اور نہج پر چلیں گے تو خدا پاس نے آئے قابل قبول نہیں ہے خدا پاس نے آئے اس کی کوئی قیمت نہیں ہے بلکہ ایسا آدمی جو دین کو چھوڑ کر دوسرے راستے پر چلتا ہے ایسا آدمی بڑے خسارے میں بڑے نقصان کے اندر. قرآن پاک کی آیت ہے ومن یتبع غیر الاسلام دینا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين. دین کے علاوہ کسی اور راستے پر چلنا یہ آدمی کے لیے بہت بڑا خسارہ ہے بہت بڑا نقصان ہے دنیا کی بھی ناکامی ہے اور آخرت کی بھی ناکامی ہے. میں وقت پر سفر ہونے والے دنیا آخرت کامیابی دین مدد دین چھاڑ کو راستہ ہے মানুষ কামিয়াবি হাসিল করতে পারে না সফলতা হাসিল করতে পারে না বরং দিন ছাড়া অন্য কোনো রাস্তায় মানুষ যদি চলে তাহলে সে বড় ক্ষতির মধ্যে এবং অত্যন্ত ক্ষতিগ্রস্ত হবে. আমার পাঠের মধ্যে বলছেন যে ব্যক্তি দিন ছাড়া অন্য কোনো রাস্তায় ক্রিয়া করবে তো সে ক্ষতিগ্রস্ত লোকদের মধ্যে সামিল হয়ে যাবে. তো দিন ছাড়া অন্য কোনো রাস্তায় কামিয়াবি সফলতা নাই বরং দিন ছাড়া অন্য রাস্তায় ক্ষতি ক্ষতি যে দিন ছাড়া অন্য রাস্তায় চলবে সে ক্ষতিগ্রস্ত اور دین ایک دو ہم لوگ کے کرنے کا نام نہیں ہے بلکہ دین کیا ہے کہ اپنی پوری زندگی خدائی احکامات کے اوپر لانا نبی کے طریقے پر کرنا یہ سر یہ دین ہے. ان دین اسلام یہ دین کیا ہے خدا پاک کے سامنے اپنی گردن کو جھکا دینا اپنی زندگی احکامات پر لانا اپنے آپ کو بندہ بنا کر زندگی گزارنا اور حمل کو نبی کے طریقے پر کرنا یہ دین ہے. اور دین میرے محترم دوستوں پر دوچٹا ہمارے نام نو ہے جو مانو دوچٹا ہمارے کرنا اس کا دین ہوئی گلو بہت دین تو ہلو যে পুরা জিন্দগি পুরা সময় তার চব্বিশ ঘন্টার জিন্দগি আল্লাহ তালার হুকুম মোতাবেক এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক কাটানো এটাই হল দিন. এবং আল্লাহ তালা কোরআনে পাকে বলছেন ইন্না দীন ইনদাল্লাহি ইসলাম দিন হল আল্লাহ তালার কাছে যেটা গ্রহণযোগ্য সেটা হল দিন অর্থ হল আল্লাহ তালার হুকুমের সামনে নিজের গর্জনকে নিজের খানকে ঝুঁকিয়ে দেওয়া অর্থাৎ আল্লাহ তালার হুকুমের সামনে নত হয়ে যাওয়া আল্লাহ তালার হুকুমকে মেনে নেওয়া আল্লাহ তালার হুকুম মতো নবীর তালিকা মতো জিন্দগি যাপন করা এটাই হল দিন. ہر چیز کے اندر یہ دیکھنا ہے کہ اس میں خدا کا حکم کیا ہے ہاتھ ہے اس کی حیثیت ہے, اس پر بہت کچھ ملے گا. اور اگر ہم نے عمل کیا بڑا سارا لیکن اس میں نہ خدا کا حکم نہ نبی کا طریقہ, اپنی اچھائی اپنی منمانی پر عمل کیا تو خدا کے یہاں اس کی کوئی حیثیت نہیں ہے, خدا کے پاس کے یہاں اس کی کوئی قیمت نہیں ہے. اگر دین ہلو جو اللہ تعالیٰ حکم مطابق طریقہ مطابق جیون جاپن کرا, جیونے پرتیکٹا کاجے এই কথা খেয়াল করা যে আল্লাহ তাআলার হুকুম এবং নবীর তরিকা কি, চাই যত ছোট আমলি মানুষ করুক না কেন যদি আল্লাহ তাআলার হুকুম মতো হয় নবীর তরিকা মতো হয় আল্লাহ তাআলার সাথে তার এই ছোট্ট আমলের অনেক দাম অনেক মূল্য. মেরে মহরম বলছে যদি মন মতো হয় নিজের ইচ্ছা মতো হয় নিজের মন চাহি মতো হয় আর চাই সে যত বড় আমলি হোক না কেন সেখানে নিজের মন মতো হলো নিজের মন চাহি হলো আল্লাহ তাআলার হুকুম নবীর তরিকায় দেখা হলো না, তো যত বড় আমলি হোক আল্লাহ তাআলার কাছে আমলের কোনো দাম নাই কোনো হল. দিন বহুত আসান, দিন পর চলনা আসান, দিন কো আপনানা আসান, হাদিসে পড়া চল রে হাদিস উসুল. দিন বহুত আসান হ্যায় লেকিন আসান ভাই উসকে লিয়ে جس کے دل کے اندر دین کی عظمت دین کی وفات پکڑی ہوئی, جس آدمی کے دل کے اندر دین کی وفات ہوگی دین کی عظمت ہوگی دین ہی کے اندر کامیابی سمجھے گا اس کے لیے دین پر چلنا بہت آسان ہے, دین کو سیکھنا بھی بہت آسان ہے. لیکن جس کے اندر جس کے دل کے اندر نہ دین کی وفات نہ دین کی عظمت تو اس کے لیے دین پر چلنا بہت مشکل ہوگا بہت دشوار ہوگا. دین بہت سہج بنائی سر بولے دین کو کٹھن جنس نئے, دین کے جیونے آنا دینے اوپر چلنا دین شکا کرا اور دینے جو محنت کرا یہ سب جنس ہی اتنت سہج بنائی سر. আর হাদিসের ফাঁকের মধ্যে আসছে আর দিন ইউসুর দিন অতি সহজ জিনিস, কিন্তু এই দিন সহজ তার জন্য আছে কি যে দিনের মূল্য বুঝে দিনকে দিনের মহত্বকে বুঝে দিনকে দিনের আসবাস তার অঞ্চলের মধ্যে থাকে দিনের মূল্যবোধ তার মধ্যে থাকে তো তার জন্য দিন শেখা খুব সহজ দিনের উপরে চলাও খুব সহজ. কিন্তু যদি দিনের آج ہمارے دنوں کے اندر کیونکہ دنیا کی محبت دنیا کی قیمت اتنی ہوئی ہے اسی واسطے ہم دنیا کو سامنے رکھ کر چلتے ہیں دین سے وقت بستے ہوئے ہیں. یہ ہمارا اپنی جانوں کے اوپر بہت بڑا ظلم ہے, یہ ہم اپنے لیے سانچے بول رہے ہیں, یہ ہمارے لیے فساد اور یہ ہمارے لیے تباہی کی چیز ہے. کیونکہ خدا پاک یہاں اس دنیا کی کوئی حیثیت نہیں ہے, اس دنیا کی دنیا کے اندر کی چیزوں کی کوئی قیمت نہیں ہے. اگر اس دنیا کی قیمت اللہ کے یہاں ایک پتھر کے بل کے برابر ہوتی تو خدا پاک اپنے نماز نوازے کو ایک اونٹی پانی مرحمت نہ فرماتا. خدا پاک یہاں جو قیمت ہے وہ اس کے دین کی ہے. آج ہم دین کے اندر بہت مقصد بستے ہوئے ہیں, آج ہم دین کو چلنے میں بہت ساری سستی برتتے ہیں, یہ ہمارے لیے بڑی نقصان کی اور بڑی تباہی کی چیز ہے. میں اور آپ دوستوں کو بولیں گے آج دنیا محبت کر رہے ہیں دنیا کے محبت کرے دنیا کے بھلو بچی تو سی جن آج دین تک ہمارے ہاتھ دیا دینر پتے ہمارے کو مزدور نہیں دین ایک کون کام ہمارے چلتے نہیں یہ تو دنیا کے محبت کری دنیا کے بھلو بچی دنیا پیسے چاہیے تو میرے محترم دوستوں جی دنیا کے محبت کرے دنیا کے بھلو بچے دین تک ہاتھ دیا چلے সে নিজের ক্ষতি নিজেই করতেছে নিজের জন্যই নিজে কাটা গোপন করতেছে আর নিজের ধ্বংস নিজেই আনতেছে. এই জন্য মেরে মহান দোস্ত বলে যে দিনের আসমত দিনের মধ্যে পয়দা হয়ে যায় দুনিয়া বলে নিজের কোনো মূল্যই আমরা করার চেষ্টা রাখেন নাই. আজ সে পাশের মধ্যে আসছে যে সারা দুনিয়ার সমস্ত জিনিসের মূল্য যদি খোদার কাছে একটা মশার পাখার সামান্য হইত, সর্বা তারা এই দুনিয়াতে কোনো কাফেরকে এক ঝোঁক পানিও খাইতে দিতেন না, কারণ তখন এই দুনিয়ার এক ঝোঁক পানিও মূল্য হইত। যেহেতু কোনো মূল্যই নেই, আল্লাহ তারা সকলকে দিয়ে রাখছে, যে খাবে খায়, কাফেরও খায় মুসলমানও খায়। এই জন্য ভাই বলে যে আজ এই দুনিয়ার মহাম্মদ যেহেতু আমাদের অন্তরে বসে গেছে, দুনিয়াকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ছি, এই জন্য আজ আমরা দিন থেকে ঘাসল হয়ে এসেছি। अगर हमने दुनिया कमा ली, अगर हमने चंदोड़ियाँ इकट्ठी कर ली, तो कई दिन की मौत आएगी, तो सारी दुनिया यही धरी रह जाएगी। चाहे मुल्क हो, चाहे भारत हो, चाहे दौलत हो, चाहे जायदाद हो, दुनिया की जितनी चीजें हैं वो सारी की सारी यही धरी रह जाएंगी, यही रखी रह जाएंगी। न कोई चीज साथ जाएगी, न कोई चीज काम आएगी। आज हम दुनिया की चीजों के अंदर जो कामयाबी समझे हुए हैं, ये हमारा जो है बहुत बड़ी नासमझी है, ये बहुत बड़ी वक्त की बात है। दुनिया की चीजों के अंदर खुदा पाक ने कोई कामयाबी नहीं रखी है, क्योंकि इसके यहाँ खुदा के यहाँ इस दुनिया की कोई हैसियत नहीं है। खुदा ने जो कामयाबी रखी है वो अपने दीन के अंदर रखी है। जब मौत आएगी तो दुनिया की सारी चीजें यही रखी रह जाएंगी, कोई चीज न साथ जाएगी न कोई चीज काम आएगी। साथ जाने वाली चीज वो इंसान का वो अमल है जो उसने किया होगा, वो दीन है जिसका वो चला होगा। अगर हमारी जिंदगी दीनी जिंदगी है तो खुद दुनिया से जाएंगे हंसते खेलते खुशी राजी, और आखिरत के अंदर भी हम सुकून की जिंदगी मरहमत संभालेगा, बड़े बड़े इनाम से नवाजेगा। सबसे बड़ा जो इनाम मिलेगा वो अल्लाह की रजा हासिल होगी। खुदाए पाक का राजी हो जाना ये सबसे बड़ी नेमत है, सबसे बड़ी दौलत है। मेरे मोहतरम दोस्तों को दुनिया में जो कई कमाई करे मैं सुनो, दुनिया को जो कई कमाई करो, दुनिया किसी माल सम्पद कमाई करो, দুনিয়ার রাজত্ব, দুনিয়ার এই জায়গা জমি, দুনিয়ার এই ঘর করি, দুনিয়ার যত সামানি আমি এটাকে আমি কেউ করি না কেন, একদিন না একদিন আমাকে দুনিয়া থেকে বিদায় দিতে হবে, মরতে হবে। যখন আমি দুনিয়া থেকে বিদায় হব, যখন আমি দুনিয়া থেকে মরব, তো এই দুনিয়ার কোনো জিনিস আমার সঙ্গে যাবে না, না আমার রাজত্ব যাবে, না আমার জায়গা জমিন যাবে, না আমার টাকা পয়সা আমার সঙ্গে যাবে। আমার সঙ্গে যেটা যাবে সেটা হলো আমার দিন, আমার আমল। আমি যদি দিন মোতাবেক আমল বানিয়ে থাকি, তো ওই আমল আমার সঙ্গে যাবে, তো ওই আমল আমার জন্য মেরে মহাজনের দুষ্ট মৌতের সময়ও আনন্দের কারণ হবে। মানুষ হাসতে হাসতে দুনিয়া থেকে বিদায় হবে যখন সে দিন মোতাবেক আমল তৈরি করে থাকে, এবং আশ্রমে যখন যাবে সেখানেও আল্লাহ তাআলা তাকে সুখ শান্তি দেবেন, এবং আল্লাহ তাআলা তাকে পুরস্কার দিবেন, নেমত দিবেন। আল্লাহ পাকের নেমতের মধ্যে সবচেয়ে বড় নেমত যেটা হবে সেটা হলো আল্লাহ পাকের রেজামন্দি, আল্লাহ পাকের সন্তুষ্টি, আল্লাহ তাআলা তাকে দান করবেন। আখেরাতে সবচেয়ে বড় নেমত হবে। এই জন্য দুনিয়াতে যা কিছুই কামাই করে না কেন, দুনিয়ার জিনিস দুনিয়াতেই পড়ে থাকবে। আমি দুনিয়া থেকে দুনিয়ার কোনো জিনিস সঙ্গে নিতে পারবো না, দুনিয়ার হিসাবে আমি তো খালি হাতেই যাবো। যদি আমি দিন মোতাবেক আমল বানাই নেই, এই আমল আমার সঙ্গে যাবে, তো মৌতের পরে জিন্দগিতে এই আমলই আমার জন্য সুখ শান্তির কারণ হবে, আমার জিন্দগির কামিয়াবির সফলতার কারণ হবে, এবং আমরা আপনাকে রেজামতি হাসিল হবে। দিন কে অন্তর্ভুক্তি, দিন কে লাপরওয়াহি করছি, তখন আখিরাত কা মসলা বড়া সঙ্গীন মসলা হয়, আখিরাত কা মসলা বড়া আহম মসলা হয়। वहां पर बैठाती को असरत होगी और अफसोस होगा कि आए कुछ करके क्यों नहीं आया, लेकिन उसका हसरत करना, उसका अफसोस करना और उसका रोना जो दिलाना वो उस वक्त में कोई काम नहीं देगा, क्योंकि करने का जमाना खत्म हो चुका होगा, उस वक्त को मिलने का जमाना होगा। अगर जाकर वहां की नहमतें देखकर अगर आदमी वापस आने की कोशिश करेगा তোমার মহাশাস্ত্রগ্রহ দুনিয়া ছেড়ে আমাদের প্রত্যেককেই যেতে হবে। দুনিয়া থেকে আমরা দুনিয়ার কোনো জিনিস নিতে পারব না। দুনিয়া থেকে তো নেওয়ার জিনিস যেটা হবে মানুষের আমলই হবে, মানুষের আমলটার সঙ্গে আঁকড়ে হতে যাবে। যদি সে দিন মোতাবেক আমল করে থাকে, এই আমলের দ্বারা সে সেখানে নেয়ামত ভোগ করবে, ভোগ বিলাসের জিন্দগি হাসিল করবে, আমরা আপনাকে দৃঢ়মন্দি হাসিল করবে। আর যদি সে গাফিল হয়ে দুনিয়ার জিন্দগি কাটায়, দিন থেকে গাফিল হয়ে কাটাইল, দিন থেকে বেপরোয়া হয়ে সে দুনিয়াতে জিন্দগি কাটাইল, তো মৌতের পরে দুনিয়া তো হাত থেকে ছুটবেই, দুনিয়া তো হাতে থাকবেই না। আর সে মৌতের পরে যখন দিনের উপরে আমল করার কারণে যে সমস্ত নিয়ামত আপনার হাতে আমরা দান করবেন এগুলি যখন সে দেখবে, তখন সে একথার আর্জু আকাঙ্ক্ষা করবে যে হ্যাঁ, আমি যদি আবার দুনিয়াতে ফেরত চাইতে পারতাম তাহলে আমি মেহনত করে আসতাম, দিন মোতাবেক আমল বানিয়ে আসতাম। মেয়ের মহাশয় শুনে বলেন, না আজ পর্যন্ত কেউ যে দুনিয়া থেকে গেছে এরকম কেউ না আজ পর্যন্ত ফিরে আসছে, না ফিরে আসেছে না আসবে কেউ। যে যাবে সবসময়ের জন্য হামেশার জন্য দুনিয়া থেকে সে বিদায় হয়ে যাবে, আর কোনোদিন সে দুনিয়াতে ফিরে আসতে পারবে না। যতই সে সেখানে এই আর্জু আকাঙ্ক্ষা করুক যে আমি দুনিয়াতে ফিরে যাওয়া দিন মোতাবেক জিন্দগি বানায় আমল বানায় আসি, কারণ ওইখানে বিশাল বিশাল নেমত দেখবে যেগুলি এই দিন মানুষদেরকে আমল মানুষদেরকে দেওয়া হবে। ওগুলি দেখে সে দুনিয়াতে ফিরে আসার জন্য অত্যন্ত সে কাগজে মিনতি করবে, আর কত রকম সে আর্জু করবে, কিন্তু আফসোস করা ছাড়া আর কিছুই তা থাকবে না। এই জন্য মেরে মহাশয় দুনিয়ার জিন্দগিতেই এক সুবর্ণ সুযোগ আপনার আপনারা মানুষকে দিচ্ছেন, এখান থেকেই মানুষ মেহনত করে যাবে, আর এই মেহনতেরই ফল সে আখড়াতে ভোগ করবে। দুনিয়া করবার জায়গা, আখড়া ভোগ করার জায়গা। দুনিয়াকে হায়ান বদলতে পর হ্যাঁ, ইনসান রক্ষে তো হায়ান রক্ষে, ইনসান কব হম খারাপ তো হায়ান তো খারাপ। যে জিতনে হায়ান চীর আতি হ্যাঁ, হায়ান কে খরাবি কে হায়ান কে সুধার কে, দুনিয়া কি ফেলি হুই চিজো পর দুনিয়া কে নকশোবর নেই আতি, ইনসান কে বদল সে নিকলনে বালে আমল কে উপর আতে। আল্লাহ কবি দুনিয়া কি চিজো পর ফেসলা নেই ফরমায়া, বল্কে ফেসলা ফরমায়া ইনসান কে আমল পর, ইনসান কা আমল আচ্ছা খুদায় হুকম কে মুতাবিক হল, ইনসান কা আমল হে তো লোক খুদায় পাপ ইয়াহ কে ফেসলে হালাত কে সুধার কে চেন কে সুকুন কে ইজ্জত কে সাহেব কে কামিয়াবি কে হ্যাঁ। আর অগর ইনসান কে বদল সে নিকলনে বালে আমল খারাপ হ্যাঁ, খুদাই আহকামাত কো তোর পর নবি কে তরিকে কো তোর পর অগর জিন্দগি গুজার রহা হ্যায় তো ফির খুদা কি তরফ সে হাত ফেসলে, নাকামি কে তবাহি কে বরবাদি কে দুনিয়া কে অন্দর ভি নাকাম, আর আখরত কি খবর খুদা জানে জবাব ক্যা দি গেগি, যে দিন হাত বন্ধ হো যাবেগি, সা খানা খতম হো যাবেগা, আখরত সামনে আ যাবেগি, वहां भी देख लेगा कि कैसी तबाही है। मेरे मोहतरम दोस्तों गुरु को बोले जे शुद्ध आखिरत ही नय, मौत के ऊपर जिंदगी और जिंदगी ही नय, वहां भी दुनिया जिंदगी तो जे समस्त परिस्थिति हमारे सम्मुखीन हुई, ये समस्त परिस्थिति गुला भलो हक चाहे मंद हक, पर एगुली को दुनिया को जागतिक जिनिस निर्भर करे ना, पर एगुली मनुष्य अमल ही निर्भर करे। মানুষের আমল যদি খারাপ হয়, মানুষের আমল যদি খোদার হুকুমকে নষ্ট করার হয়, নবীর তরিকাকে ছাড়ার হয়, নবীর তরিকাকে ছেড়ে আল্লাহর হুকুমকে নষ্ট করে জীবনযাপন করে, মানুষের আমল যদি খারাপ হয়, তো আল্লাহ আপনাদের ওখান থেকেও এই দুনিয়াতে খারাপ পরিস্থিতি খারাপ অবস্থা এইটার ফেসলা হয়। মানুষ ওইটাকে জমিনের বুকে জমি ভোগ করে ভুগে, এবং সে ওই খারাপ পরিস্থিতির সম্মুখীন হয়। দুনিয়ার কোনো জিনিসের উপরে পরিস্থিতি ঠিক হওয়া খারাপ হওয়া ভালো হওয়া এটা দুনিয়ার কোনো জিনিসের উপরে নির্ভর করে না, এটাও মানুষের আমলের উপরেই নির্ভর করে। মানুষের আমল যদি দিন মোতাবেক হয়, আমরা আপনাদের হুকুম মোতাবেক হয়, রবির তালিকা অনুযায়ী হয়, তো ওই আমলের উপরে আমরা আপনাদের তরফ থেকে অবস্থার পরিমাণ ভালো অবস্থা ভালো হোক, মানুষ দুনিয়াতেও সুখ শান্তি এবং আরামের জিন্দগি, নিরাপত্তার জিন্দগি দুনিয়াতেও সে যাপন করতে পারে যখন তার আমল সুন্দর হয়ে যায়। আর যখন আমল খারাপ হয়, দুনিয়ার পরিস্থিতি খারাপ হয়, বা এই খারাপ পরিস্থিতি হওয়াটা এটাও আমরা আপনাকে তরফ থেকেই আছে। দুনিয়া দিয়ে এত খারাপ হইল নিজেদের আমল নষ্ট হওয়ার কারণে, যখন মতের পরে আখেরাতে যাবে তো সেখানে তো দুনিয়ার কোনো জিনিস যাবে না তার সঙ্গে, তার এই খারাপ আমলই যাবে, সেখানে যা কি অবস্থা হবে আল্লাহই ভালো জানেন। এই জন্য মেরে মহতার দোষটা পূর্ব এই দুনিয়ার জিন্দগি আমল ধারায় যাবে। আমি রাতে আমলকে দূর করনা হয় আর আপনি ভাই কিছুকে মানলে নেই ফরমাতে এলিয়ে হর ফর্জ উম্মত কি জিম্মেদারি হ্যাঁ হর সাহাবা আদমি কো দীন পর লানে কি দীন পর চলনে কি মেহনত করনা আর ইয়ে দাওয়াত ওয়ালা আমল কি ইসি ওয়াজহ সে তাহলে হর ফর্জ উম্মত ইসকো করনে ওয়ালা বন যাবে তাহলে দুনিয়া ভি বনে আর আখিরত ভি বনে মেরে মোহতারাম দোস্ত মহিলা যে কাজ করছেন এবং আমাদের পক্ষে যে কাজ করছেন মানুষকে আল্লাহর দিকে আহ্বান করছেন আল্লাহর হুকুমের দিকে ডাকছেন দিনের দিকে নেক আমলের দিকে মানুষকে ডাকছেন ওই যে এই কাজের দায়িত্ব আমরা আশাবাই আখিরি উম্মত হিসাবে শেষ উম্মত হিসাবে আমাদের উপরে আল্লাহ আশাবাই এই দায়িত্ব অর্পণ করছেন আমাদেরকেও এই দায়িত্ব দিচ্ছেন এই উম্মতের প্রত্যেক ব্যক্তি নিজে আল্লাহ তারা হুকুম মতো চলবে নেক আমল বানাবে নিজের এবং শেষে তারা অপর ভাইকে উপর মেহনত করবে যাতে কিনা সেও নেক আমল করতে বলা হয়ে যায় তার জন্য তার পিছনে মেহনত করবে তার জন্য দোয়া করবে ওই যে মেহনত করার চেষ্টা করা দোয়া করা এটা হলো আমাদের কাজ আর বাকি ফলাফল যেটা যে একজন মানুষ সে এটাকে গ্রহণ করে নিয়ে আসে তার জিন্দগিকে পরিবর্তন করে এই ফলাফল যেটা এটা আল্লাহ তাআলার হাতে মানুষের মানুষ করতেই পারে চেষ্টা করতে পারে সে বেশি কিছু করতে পারে না কিন্তু এর উপরে ফলাফল যেটা হবে সেটা আল্লাহ পাকের হাতে আল্লাহ পাক যখন গ্রামের মানুষকে হেদায়ত দিবেন এই জন্য উনি বলেন যে এই দাওয়াত করা মেহনত তবলিগের মেহনত যেই মেহনতের কুশিলায় আমরা এখানে সবাই সমবেত হয়েছি একত্র হয়েছি বলে আমাদের সবাই এই কথাই উদ্দেশ্য যে উন্মতের প্রত্যেক ব্যক্তি অপরের জন্য অপর উপরে মেহনত করতে বলা হয় দাওয়াতের উপর দাওয়াত করা মেহনত করতে বলা হয়ে যায় নিজেও নেক আমল বানায় অন্যকেও নেক আমল বানায় আপনার দিকে দাওয়াত দেয় আহ্বান করে এদের জন্য চেষ্টা করে এবং দোয়া করে আল্লাহ তাআলা করে আপনি যে হ রা হ্যাঁ আল্লাহ আপনি কুদরত

সে আপনার মন মতোই আমল করতেছে, আল্লাহ তাআলার কি হুকুম, রবির কি তরিকা, এটার কোনো পরোয়া অথবা এটা জানার কোনো ইচ্ছাই তার দিনের মধ্যে নাই, এজন্য সে তার মন মতো করে যাচ্ছে। এই জন্য বলে যে কারণ এটি যে ইমান কমজোর হয়ে গেছে, মানুষের যখন ইমান ইয়াকিন দুর্বল হয়ে যায় তো মানুষ ইমান ইয়াকিন মোতাবেক আমল করতে পারে না, মানুষ তার মন মতো আমল করে। এই জন্য ইমানের দাওয়াত ইয়াকিনের দাওয়াতে ধরা দিনের ভিতরে ইয়াকিন পেদা করা, যাতে কিনা এই ইমান আর ইয়াকিন মোতাবেক তার আমল দেয়। আমি আপনার মা কে সাহায্য পেদা করা হয় আমরা পরস্পর একে অপরে আদায় করি। দাওয়াতের জ্ঞান হচ্ছে যারা ইমান দিলের মধ্যে পয়দা হবে, তো ইমান মানুষকে সহি রাস্তায় চালাবে, আর এলেম যখন হাসিল করবে সহি রাস্তা সে পেয়ে যাবে, আমলের রাস্তা সে পেয়ে যাবে, জিকিরের দ্বারা সে রোশনি হাসিল করবে, পথ চলছে আলো লাগে, ওই আলো তার জন্য জিকিরের দ্বারা ফায়দা হবে। আর যে পরস্পরের হক আদায় করলো, এই হক আদায় করার দ্বারা সে যা কিছু দিনের আমল করলো, এই আমলগুলা তার জন্য সংরক্ষিত থাকলো, তার জন্য সংরক্ষণ হয়ে গেল। আর যদি সে পরস্পর হককে আদায় করে না, এদের ব্যাপারে সে উদাসীন হয় এবং অন্যের হককে সে নষ্ট করে, অন্যের হককে সে আদায় করে না, তো এর মহাদ্রষ্ট তার সমস্ত আমল নেক আমলগুলা এগুলা সব ওই পাওনাদার হকদার যে হবে সে তার সব কিছুকে নিয়ে যাবে কেন কেমন ময়দানে। এই জন্য মানুষ যতই আমল করুক না কেন তাকে অন্যের হক বুনিয়াদি আদায় করে দিতে হবে, তা না হলে সে যতই আমল করুক কেমতের দিন এসব আমলগুলা ও তারা নিয়ে যাবে, তার আমল তার জন্য সংরক্ষিত থাকবে না এবং এই আমল সে নিজের জন্য কিছুই থাকতে পারবে না। এমনিভাবে তার মহাজন চেষ্টা করুক এই আমলকে সংরক্ষণের জন্য তো পরস্পর একে অপরের হককে আদায় করা, একে অপরকে মহব্বত করা, ভালোবাসা এবং তাকে অগ্রাধিকার দেওয়া, তার হককে আদায় করা। এমনিভাবে আল্লাহ তাআলার কাছ থেকে আমলের মূল্য নেবার জন্য এখলাস হওয়া দরকার, অর্থাৎ প্রত্যেক কাজ আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য মানুষটা প্রত্যেকটা কাজ করে। যখন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য মানুষ কোনো কাজ করে, চাই ওই কাজ যত ছোটই হোক না কেন আল্লাহ তাআলার কাছে বড় মূল্য রাখে, আল্লাহ তাআলা এটা বড় মূল্য দিবে। আর যদি সে বড় থেকে বড় আমল করে, বড় কাজ করে, বিশাল কাজ করে, কিন্তু এটার মধ্যে সে আল্লাহকে রাজি করা উদ্দেশ্য না করে, অন্য কোনো উদ্দেশ্যে সে এই বড় কাজ করে থাকে, তো আল্লাহ তাআলার কাছে যত বড় আমলই এরকম হোক না কেন যে আমলের মধ্যে আল্লাহকে রাজি করা উদ্দেশ্য করা হয় নাই, সেই আমলের কোনো মূল্য করে থাকে নাই। এই জন্য মেরে মহাজন প্রস্তাব করব প্রত্যেক কাজের মধ্যে আমাকে এই কথা নিয়োগ সহি করতে হবে যে আমি এই কাজটা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করতেছি। আমরা শুধু মেহনত করার ক্ষমতা রাখি, তো গাড়ি আমরা আমাদের জানমান সহকারে এই মেহনতটি করব, তো আমরা পাকের উপরে ফলাফল কায়েম করব। দাওয়াত ভাইয়ের জন্য আমি দোয়াও করি, দিনের বেলায় মেহনত, রাত্রের বেলায় মেহনত, দিনের বা মেহনত জন্য মানুষ মানুষের পিছনে মেহনত করে, চেষ্টা সুস্থির করে, আর রাত্রের মেহনত হইল আল্লাহ তাআলার সামনে সে নিজের চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করে, হাত ফেলে হাত ফেলে সে আল্লাহর কাছে চায়। তো দিনের মেহনত রাত্রের মেহনত, দিনের মেহনতের মধ্যে জান আসে রাত্রের দোয়ার দ্বারা, আর রাত্রের দোয়াতে জান পয়দা হয় দিনের বেলার মেহনতের দ্বারা। তো কাজেই দুইটা জিনিস, দুইটা জিনিস একটা আরেকটার সঙ্গে সম্পর্কিত। আমাদেরকে দিনের বেলাও মেহনত করতে হবে এবং রাত্রিতে দোয়ারও ইস্তেমাল করতে হবে। আমরা আপনার কাছে মানছি।